সাগরণে যাই বিভাবরে, আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাই বিভাবরে, আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে। মরি মরি জাগরণে